উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা মোহাম্মদ খালেকুজ্জামান সিজনুল পাবলিশার প্রথম খণ্ড ব্যাংকিং প্রথম অধ্যায় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ ব্যাংক এক নম্বর পৃষ্ঠা থেকে শুরু আলোচিত বিশেষ বস্তু তার কি করা দরকার নেই রেকর্ড করা দরকার নেই হ্যাঁ এটার ভিতরে কি কি হিংস আছে ওগুলো সংক্ষেপে 1.1 ভূমিকা ইন্ট্রোডাকশন দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হল ব্যাংক এই বিষয়টি বর্তমানে কাউকে আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না অর্থ আর ব্যাংক বর্তমানকালে একটাই সমার্থক ও সম্বন্ধ যুক্ত হয়ে পড়েছে যে এতটাই সমার্থক ও সম্বন্ধ যুক্ত হয়ে পড়েছে যে উভয়কে এখন আলাদাভাবে চিন্তা করাই কষ্টকর ব্যাংক আজ সকল সমাজেই নোট ও মুদ্রা ইস্যু করে এর প্রচলন ঘটায় এবং ব্যাংকে ঘিরেই এই অর্থ আবর্তিত হতে থাকে প্যারা বর্তমানকালে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত সুপরিচিত হলেও এই ব্যাংকের ব্যবস্থা একদিকে একদিনে গড়ে ওঠেনি অর্থের প্রচলনের ফলে মানুষের মাঝে বিনিময় কার্য সহজ হয় ব্যবসা বাণিজ্যের প্রচলন ও প্রসার ঘটে অর্থ কিভাবে আয় করা যায় জমা করা যায় এ চিন্তা মানুষকে পেয়ে বসে অন্যদিকে জমানো অর্থ নিয়েও মানুষকে বিপদে পড়তে হয় মালামালের চেয়ে নগদ অর্থের প্রতি চোর ডাকাতদের লোলুপ দৃষ্টি পড়ে ফলে জমাকৃত অর্থের নিরাপত্তার বিষয়টি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দেয় আর এ চিন্তা হতেই ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশের ধারা সূচিত হয় প্যারা অর্থের এই নিরাপত্তার খাতিরে মানুষ কখনো উপাসনালয়ে পুরোহিতদের নিকট টাকা জমা করেছে কখনো স্বর্ণকার মহাজন ও ব্যবসায়ী শ্রেণীর নিকট টাকা জমা করে রেখেছে জমাকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এরূপ শ্রেণী বিশেষত স্বর্ণকার শ্রেণী জমা রসিদের ন্যায় স্লিপ দেওয়ার প্রচলন ঘটিয়েছে এক পর্যায়ে যাদের অর্থের বা ঋণের প্রয়োজন তারাও এসব শ্রেণীর মানুষের নিকট অর্থের জন্য হাত বাড়িয়েছে প্রথমে জমাকৃত অর্থ হতে ঋণ দেয়া এবং এক পর্যায়ে সুদে জমাকৃত অর্থ খাটানো হতে থাকে হতে তা ব্যবসায়ের রূপ পরিগ্রহ করে ফলে ব্যাংক ব্যবসায়ের উদ্ভব হয় প্যারা ব্যবসা হিসেবে ব্যাংকের উৎপত্তি ঘটার পর এর উন্নয়ন ও সমৃদ্ধি আর থেমে থাকে অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ব্যাংক ব্যবসায়ে ব্যাপক পরিবর্তন ঘটে প্রথমে এক মালিকানা এরপর অংশীদারি এবং এক পর্যায়ে কোম্পানি সংগঠন হিসেবে ব্যাংকে ব্যবসায় বৃহদায়তন ও রূপ পরিগ্রহ করে ধনিক দেশের সরকারগুলো নিজেদের স্বার্থে ই নোট ও মুদ্রা প্রচলন এবং অর্থ ব্যবস্থার উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার স্বার্থে রাষ্ট্রীয় মালিকানায় ও নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে একক ব্যাংক থেকে শাখা ব্যাংকে ব্যবস্থার উৎপত্তি ঘটে দেশের বিভিন্ন মুখী অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে দেওয়ার স্বার্থে বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠান লাভ করে ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে আর এভাবেই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আমাদের মতো গরিব দেশেও শহরে বাজারে গঞ্জে সর্বত্রে ব্যাংকের উপস্থিতি হতেই সারা বিশ্ব জুড়ে ব্যাংক ব্যবসায়ের সাফল্য ও বিস্তৃতি অনুমান করা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে ব্যাংক ব্যবসা ভবিষ্যতে আরও নতুন নতুন ক্ষেত্র নতুনভাবে বিকশিত হবে তা নির্দ্বিধায় বলা যায় ব্যাংক শব্দের অর্থ উৎপত্তি দ্য মিনিং অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ড ব্যাংক বাংলায় বহুল প্রচলিত ব্যাংকে শব্দটি একটি ইংরেজি শব্দ ইংরেজিতে ব্যাংকে শব্দের আবেদনিক অর্থ হলো ক্ষেতের আইল নদী হ্রদ বা জলাশয় তীরকুল কিনারা তটরেখা লম্বা টুল বা বেঞ্চ কোনো বস্তুর স্তূপ ধন ভাণ্ডার ইত্যাদি বর্তমানকালে সকল দেশে ব্যাংক শব্দটি একটি অর্থনৈতিক পরিভাষা হিসেবে রূপ লাভ করেছে এর দ্বারা এমন কোন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝা যার কাজ হলো অর্থ জমা রাখা ঋণ দেওয়া ও অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে লিপ্ত থেকে ব্যবসায় পরিচালনা করা প্যারা ব্যাংক শব্দের উৎপত্তি কিভাবে ঘটেছে এ নিয়ে নানান মতামত প্রচলিত রয়েছে কেউ কেউ একে ইটালিয়ান শব্দ হতে কেউ বা জার্মান ও অস্ট্রিয় শব্দ হতে কেউ বা ফরাসি শব্দ উদ্ভূত বলে উল্লেখ করেছেন নিম্নে সকল বিভিন্ন মত সংক্ষেপে আলোচনা করা হলো প্যারা প্রথমত প্রথম মত ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে প্রথম মত হলো এটি ইতালিয়ান শব্দ বাংকো বিএনসিও BANCA ব্যাংকা, BANCUS ব্যাংকা শব্দ ইত্যাদি শব্দ উদ্ভূত হয়েছে। মধ্যযুগে ইতালির সমৃদ্ধশালী ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থের ব্যবসা চালাতো। এরূপ টুল বা বেঞ্চকে অঞ্চল ভেদে বাংকো, ব্যাংকা, ব্যাংকাস, ব্যাংক, BANC ব্যাংক, BANZK ব্যাংক ইত্যাদি নামে অভিহিত করা হতো। ML টেনন, TEN তার ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস বইতে ইতালীয় এ সকল শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি ঘটেছে বলে উল্লেখ করেছেন। প্যারা দ্বিতীয় মত, আরেকদল বিশেষজ্ঞ ব্যাংকের শব্দটি ইতালিয়ান BANCO ব্যাংক এবং জার্মান ও অস্ট্রীয় BANKE শব্দ হতে উদ্ভূত বলে মনে করেন। জার্মান ও অস্ট্রীয় BANKE ব্যাংক শব্দ দ্বারা সরকারি ঋণ বা কাগজ মুদ্রা ইস্যুকে বোঝানো হতো। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝিতে ইতালিতে গোলযোগ ও বহিঃশত্রুর আক্রমণ ঘটে, ফলে সরকার অর্থ সংগ্রহের জন্য 5% সুদে ঋণ গণঋণের প্রচলন করে। এরূপ ঋণ ইতালিতে মেন্ট মন্ট স্তূপীকৃত ঋণ এবং জার্মানিতে ব্যাংক নামে পরিচিত ছিল। ইতালিতে অর্থের ব্যবসায়ীদেরকেও মন্টি MONTE নামে আখ্যায়িত করা হতো। এই মন্ট এবং জার্মানি ব্যাংকের শব্দ ইউরোপে সম অর্থে ব্যবহৃত হতো বলে ইংরেজ গ্রন্থকার মিস্টার ব্যামব্রিজ BAMBRIGGE উল্লেখ করেছেন। অনেকে শুধুমাত্র জার্মান ব্যাক BAC কে ব্যাক শব্দ হতে ব্যাংক শব্দের উৎপত্তি বলে মনে করেন। জার্মান ব্যাক শব্দের অর্থ ছিল যৌথ মূলধনী তহবিল। তাদের ধারণা দ্বাদশ শতাব্দীতে ইতালির এক বড় অংশ জার্মানির দখলে আসলে এই ব্যাক শব্দ হতে ইতালীয় ব্যাংক শব্দের উদ্ভব ঘটে। কেউ কেউ মনে করেন জার্মান ও অস্ট্রীয় ব্যাংক শব্দ পরবর্তী সময়ে ইতালীয়রা ব্যাংক নামে প্রচুর ইতালীয়রা ব্যাংক নামে প্রচলন ঘটায় আর এই ব্যাংক শব্দ হতে ব্যাংক শব্দের উৎপত্তি ঘটে। এই মতের সমর্থনে ইংরেজ লেখক ম্যাকলিড MCLED ম্যাকলিড বলেছেন, ইতালিতে ব্যাংক এবং জার্মান অস্ট্রীয় ব্যাংকে ব্যাংকে শব্দ হতে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি। উপসংহারে বলা যায়, ভাষ্যকারদের মধ্যে মধ্যে মতে কিছুটা পার্থক্য থাকলে মোটামুটি সবাই এমর্মে একমত হয়েছেন যে জার্মান শব্দ ব্যাংক এবং ইতালীয় শব্দ ব্যাংক থেকে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি। জার্মান ব্যাংকের শব্দের অর্থের সাথে জার্মানি ব্যাংক শব্দের অনেকটাই মিল রয়েছে। অধিকাংশের মতে মত হলো ব্যাংক শব্দটিতেই শব্দটিকে ইতালীয়রা ব্যাংক অর্থ গ্রহণ করেছে এবং পরবর্তী সময়ে ব্রিটিশরা এই ব্যাংক শব্দটিকে ব্যাংক নামে সর্বত্র পরিচিত করেছে। বিষয়টিকে নিম্নের রেখা চিত্রের সাহায্যে নিম্নোক্তভাবে তুলে ধরা যেতে পারে। ব্যাংক BANKE ব্যাংক জার্মান শব্দ, BANKE ও ব্যাংক ইতালীয় শব্দ, BANKE ব্যাংক ইংরেজি শব্দ। মানে এটাকে বক্স করে তিনটা আলাদা বক্সে প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে অ্যারো চিহ্ন দিয়ে এবং দ্বিতীয়টা থেকে তৃতীয়টার দিকে অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ করছে। 1.3 দেউলিয়া শব্দের উৎপত্তি ও অর্থ। অরিজিন অ্যান্ড মিনিং অফ দ্য টার্ম ব্যাংক্রাপ্ট। দেউলিয়া শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ব্যাংক্রাপ্ট, BANKRUPT। এ ইংরেজি শব্দটি ইতালীয় ব্যাংক্রাপ্টাস, BANCORP CORUPTUS ব্যাংকোরাপটাস, ব্যাংকোরাপটাস BANCARUPTUS বা ব্যাংকারাট, BANCAROUT ব্যাংকারাউট শব্দ থেকে এসেছে বলে অধিকাংশের মত। ইতালিতে ব্যাংক, ব্যাংকা বা ব্যাংকাস শব্দের অর্থ হলো বসার টোল বা ব্যাংক। ইহুদি অর্থ ব্যবসায়ীরা ইতালিতে আমানত গ্রহণ, ঋণ প্রদান, ঋণ আদায় প্রভৃতি কার্য টুল বা বেঞ্চে বসে সম্পাদন করত। কোনো ব্যবসায়ী গৃহীত আমানত পরিশোধের বা ঋণে দিতে অক্ষম হলে যে আমানতদাতা বা ঋণ গ্রহণ ইচ্ছুক ব্যক্তিবর্গ তার টুল বা বেঞ্চ ভেঙে ফেলতো। এরূপ বেঞ্চ ভাঙ্গাকে বিভিন্ন অঞ্চলে ব্যাংক্রাপটাস বা ব্যাংক্রাপটাস বলা ব্যাংকোরাপটাস বলা হতো। এরূপ শব্দ থেকে মূলত ইংরেজি ব্যাংক্রাপ্ট শব্দের উৎপত্তি। ইংরেজিতে এর অর্থ হলো ওয়ান হুই ইজ আনএবল টু পে হিজ ডেট, অর্থাৎ কোনো ব্যক্তি যে তার ঋণ পরিশোধের সামর্থ্যহীন হয়ে পড়েছে। তেরা, দেউলিয়া শব্দের আবেদনিক অর্থ হলো নিঃস্ব বা সম্বলহীন। এর আরেকটি অর্থ হলো ঋণ পরিশোধের সামর্থ্য শূন্য, অর্থাৎ দেউলিয়া ব্যক্তির ঋণের পরিমাণ তার সম্পত্তির তুলনায় বেশি হয়ে যায় এবং ঋণ পরিশোধের সামর্থ্য সে হারিয়ে ফেলে। কোনো ব্যক্তি প্রকৃত অর্থে দেউলিয়া কিনা তা একটি পরিমাপযোগ্য বিষয়। আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রকৃতই দেউলিয়া কিনা তা নির্ধারণের দায়িত্ব আদালতের উপর অর্পণ করা হয়েছে। আদালত ব্যক্তির দেউলিয়াত্ব কর্ম কালে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সাথে ব্যাংক বাণিজ্যের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল বলে জানা যায়। ফলে তখন অর্থ ও ঋণের ব্যবসায়ও উন্নতি ঘটে। যখন থেকে এক দেশের বণিক সম্প্রদায় অন্য দেশে ব্যবসায়ের উদ্দেশ্যে গমনাগমন শুরু করে, তখন থেকে মুদ্রার বিনিময়ে ব্যবসায়ের প্রচলন শুরু হয়। নির্দেশপত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মুদ্রার পাঠানোর যে পদ্ধতি মধ্যযুগে ইহুদি ব্যবসায়ীগণ চালু করেন, তা ব্যবসায়ের প্রয়োজনেই শুরু হয়েছিল। এর পথ ধরে ব্যাংক নোট প্রত্যয়নপত্র ব্যাংক নোট প্রত্যয়ন পত্র ভ্রমণকারী চেক ইত্যাদির প্রচলন ঘটে। দেশে বিদেশে শাখা ব্যাংক বা প্রতিনিধি নিয়োগের পদ্ধতি চালু হয়। মধ্যযুগের শেষ পর্যায়ে এসে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কাগজি নোটের প্রচলন ঘটে। ব্যবসায়ী সম্প্রদায় সরকারের সহায়তায় আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ঘটায়। মনে হয় নিম্নের রেখাচিত্রের সাহায্যে যুগের ক্রম ধারায় ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো। যুগের ধারাবাহিকতায় ব্যাংক এখানে তিনটা ভাগ করা হয়েছে। একটাকে দেখানো হয়েছে প্রাচীন যুগ, মাঝে দেখাচ্ছে মধ্যযুগ, আর অপরটা হলো আধুনিক যুগ। এখানে প্রাচীন যুগকে কয়েকটা পর্বে ভাগ করছে, সেগুলো হলো প্রাচীন যুগ। প্রথম স্টেপ হলো খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ, 5000 থেকে 400 অব্দ। এরপরের স্টেপে দেখানো হয়েছে সভ্যতা কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রার প্রচলন ও তার সংহতি এবং মহাজনী ব্যবসায়ের প্রসার। এরপরের স্টেপে দেখানো হয়েছে ব্যাবিলনীয় সভ্যতা, উপাসনালয়ে ব্যাংক ব্যবস্থার প্রচলন খ্রিস্টপূর্ব 2000 অব্দ। এরপরের স্টেপে দেখানো হয়েছে রোমান সভ্যতা, ঋণ ব্যাংক প্রতিষ্ঠা খ্রিস্টপূর্ব 1000 অব্দ। এবং লাস্ট স্টেপে দেখানো হয়েছে চৈনিক সভ্যতা, সানসি ব্যাংক প্রতিষ্ঠা খ্রিস্টপূর্ব 600 অব্দ। মধ্যযুগে দেখানো হয়েছে কতগুলি স্টেপের মধ্যে, প্রথম হলো খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। এরপর স্টেপে উপাসনালয় ব্যাংক, জনকল্যাণ ধর্মী ব্যাংক ব্যবস্থার প্রসার খ্রিস্টপূর্ব 400 অব্দ। ব্যাংক অব ভেনিস, এটা হলো পরবর্তী পর্ব, ব্যাংক অব ভেনিস ইতালির সরকারের প্রচেষ্টা প্রতিষ্ঠিত ব্যাংক 1157 খ্রিস্টাব্দ। এরপরের স্টেপে ব্যাংক অব সান জর্জিও, জেনেভার বণিকদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক 1178 খ্রিস্টাব্দ। এরপরের স্টেপে আছে ব্যাংক অব বার্সিলোনা, ইতালিতে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক 1401 খ্রিস্টাব্দ। এবং মধ্যযুগের লাস্ট স্টেপে দেখানো হয়েছে ব্যাংক অব জেনোয়া, জেনেভাতে প্রতিষ্ঠিত দ্বিতীয় ব্যাংক 1407 খ্রিস্টাব্দ। এবং লাস্টে আধুনিক যুগে দেখানো হয়েছে কয়েকটি স্টেপ, যেমন 1600 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এই দ্বিতীয় স্টেপে আছে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, ব্যাংক অব আমস্টারডাম ও ব্যাংক অব হামবুর্গ 1609 ও 1619 খ্রিস্টাব্দ। সরকারি সনদপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থার প্রতিষ্ঠা, ব্যাংক অব সুইডেন ও ব্যাংক অব ইংল্যান্ড 1656 ও 1694 সাল। এরপরের স্টেপে বিভিন্ন দেশে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ, হিন্দুস্তান ব্যাংক কলকাতা, ব্যাংক অব প্রুশিয়া জার্মানি ইত্যাদি 1700 ও 1765 খ্রিস্টাব্দ। এরপরের স্টেপে আছে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা, ব্যাংক অব ফ্রান্স 1800, রেইখ ব্যাংক জার্মান 1875, ব্যাংক অব জাপান 1882, ফেডারেল রিজার্ভ সিস্টেম যুক্তরাষ্ট্র 1920 ইত্যাদি। এবং লাস্ট স্টেপে দেখানো হয়েছে দেশে দেশে বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা। ব্র্যাকেট রেখাচিত্রটি বিশিষ্ট ব্যাংক বিষয়ক লেখক ডক্টর এ আর খান এর উচ্চতর মৌলিক ব্যাংকিং বই অবলম্বনে সাজানো হয়েছে। ব্যাংক হচ্ছে উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, ব্যাংক ব্যবস্থার ক্রম বিবর্তন ও ক্রমোন্নয়নের ইতিহাস মানব সভ্যতার বিকাশের ইতিহাসের মতোই প্রাচীন। প্রাচীন যুগের মহাজনী ব্যবস্থার পথ ধরে পরবর্তী সময়ে মুদ্রা ও ঋণের ব্যবসায়ের প্রচলন ঘটে। পরবর্তী সময়ে কল্যাণধর্মী ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবসায়ের প্রচলন হয়। বর্তমানে ব্যাপক বিস্তৃত বিশেষায়িত ব্যাংকিং ব্যবস্থার প্রতিষ্ঠা ব্যাংকের উন্নয়নের এক ধারাবাহিক দীর্ঘ প্রচেষ্টার সংক্ষিপ্ত প্রতিচ্ছবি। যুগের প্রয়োজনে ব্যাংক ব্যবস্থা বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিকশিত হয়েছে, তথাপিও আমানত সংরক্ষণ ও ঋণদানের মতো পুরনো দিনের সেই মৌলিক ব্যাংকিং কার্যক্রম অদ্যাবধি ব্যাংকের আসল পরিচয় বহন করে। এই জন্য হ্যারল্ড ওয়ালগ্রেন বলেছেন, দ্য হোয়াট অফ ব্যাংকিং হ্যাজ নট চেঞ্জড মেয়ারলি এজ মাস এজ হাউ। এটা একটা টিকা দিতে যে ওয়ান হ্যারল্ড ওয়ালগ্রেন SAWALDWALGREN ফর আমেরিকান ইনস্টিটিউট অফ ব্যাংকিং। প্যারা 1.6 আধুনিক ব্যাংক ব্যবস্থার ক্রমোন্নতির ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনা, হোয়াট আ শর্ট ডিসক্রিপশন অব দ্য হিস্ট্রি অব অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব ব্যাংক। সামাজিক বিবর্তনের ধারায় প্রথমে মুদ্রা এবং পরে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। বাস্তব প্রয়োজনে বিভিন্ন সমাজে মুদ্রা প্রচলন যেভাবে দ্রুত ঘটেছিল, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন তত দ্রুত ঘটেনি। একদল মানুষের অর্থের নিরাপত্তা বিধান ও অন্য দলের ঋণের আবশ্যকতা, এ দুটি বিপরীত ধর্মী প্রয়োজন যখন কোনো একক ব্যক্তি কর্তৃক সম্পাদন শুরু হয়েছে, কার্যত তখন থেকেই ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটেছে বলা যায়। নিম্নে আধুনিক ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো। এক মুদ্রা প্রচলন ও ব্যাংক। বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য বিভিন্ন সমাজে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন ঘটে, আর মুদ্রার প্রচলনের পর ব্যাংক ব্যবসায়ের সূত্রপাত হয়। অর্থনীতিবিদ হান্নার মতে, মুদ্রার প্রয়োজনেই এসেছে ব্যাংক। মুদ্রা যেমনই জন্ম দিয়েছে ব্যাংকের, তেমনি ব্যাংক আবার মুদ্রাকে করেছে গতিশীল ও অর্থবহ। প্যারা 2 ঋণ ব্যবসায়ের প্রচলন ও ব্যাংক। অর্থ প্রচলনের পর সমাজে দুর্দশাগ্রস্ত মানুষের ঋণের প্রয়োজন দেখা দেয়। প্রথমে ঋণ গ্রহীতার উপকারার্থে ঋণ প্রদানের ব্যবস্থা সমাজে প্রচলিত হলেও কালক্রমে সুদে বা লাভে ঋণদানের প্রচলন বা ব্যবসা শুরু হয়। পরবর্তীতে ঋণদাতাদের অনেকে তাদের ঋণদান সামর্থ্য বৃদ্ধির জন্য বিত্তশালীদের কাছে থেকে অল্প সুদে ঋণ গ্রহণ শুরু করে। এভাবে এক পর্যায়ে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। ৩. সভ্যতার ক্রমবিকাশ ও ব্যাংক। সভ্যতার ক্রমবিকাশের ধারা বিভিন্ন সমাজে ব্যবসায় বাণিজ্য ও অর্থের ব্যাপক ব্যবহার ঘটেছিল বলে ইতিহাস থেকে জানা যায়। ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কয়েকটি সভ্যতার অবদান নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো। ক. ব্যাবিলনীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই সভ্যতা কালে উপাসনালয়ে ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটে। পুরোহিতগণ ছিলেন এ ব্যাংকের কেন্দ্রবিন্দু। মানুষ তাদের নিকট নিরাপত্তার জন্য অর্থ জমা রাখত এবং তারা ওই অর্থ হতে সমাজের অভাবগ্রস্ত মানুষের ঋণ দিতেন। জমা রসিদ, উত্তোলন রসিদ ইত্যাদির প্রচলন তথায় ঘটেছিল বলে ঐতিহাসিক প্রমাণ রয়েছে। খ. রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোমান সভ্যতা কালে রোমের সাত পাহাড়ের ব্যবসায়ীগণ নিয়মমাফিক অর্থে ব্যবসায় করতেন বলে জানা যায়। এ সময় লেনদেন সম্পদ লেনদেন নিষ্পত্তিতে চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদির ন্যায় দলিল আদি প্রচলন ঘটেছিল। ঋণ সরবরাহের নিমিত্তে সেখানে ঋণদানকারী ব্যাংক লোন ব্যাংকেরও প্রতিষ্ঠা হয়েছিল। তারা গ. চৈনিক সভ্যতা। খ্রিস্টপূর্ব 600 অব্দে চৈনিক সভ্যতা কালে সেখানে সঞ্চি ব্যাংক নামে এক ধরনের প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটেছিল বলে ইতিহাস থেকে জানা যায়। মুদ্রা প্রচলনের দায়িত্ব এ ব্যাংক পালন করত। আমানত সংগ্রহ ও ঋণদানের মতো ব্যাংকিং কার্যক্রমের আওতাধীন ছিল। এছাড়া সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, গ্রিক সভ্যতা, পারস্য সভ্যতা ইত্যাদি কালেও প্রাথমিক ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটেছিল বলে ঐতিহাসিক তথ্য প্রমাণ রয়েছে। ৪. ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক। ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন বিশেষ করে মধ্যযুগে বণিক শ্রেণীর এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত অর্থ লেনদেনের মধ্যে দিয়ে ব্যাংক ব্যবস্থা সংহত হয়েছে বলে জানা যায়। নির্দেশপত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ পদ্ধতি এ প্রয়োজনে ইতালির বহু ব্যবসায়ীরা চালু করে। এর পথ ধরে ব্যাংক ড্রাফট, প্রত্যয়নপত্র ইত্যাদি দলিলের উৎপত্তি হয়। ব্যবসায়ী সম্প্রদায় মধ্যযুগের শেষ দিকে এসে দেশে দেশে প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবসায়ের প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। প্যারা ৫. রাষ্ট্র ব্যবস্থার সংহতি ব্যাংক। রাষ্ট্র ব্যবস্থা সংহতির সাথে ব্যাংক ব্যবস্থার উন্নয়নের ইতিহাসে সম্পর্কিত। রাষ্ট্রের প্রয়োজনে মুদ্রা প্রচলন, রাজস্ব সংগ্রহ ও কর আদায়, ব্যয় নির্বাহ, রাষ্ট্রীয় অর্থ ও মূল্যবান সম্পদ সংরক্ষণ, হিসাবপত্র সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ইত্যাদি প্রয়োজনে মধ্যযুগের মাঝামাঝি হতো। ইউরোপের কতিপয় দেশে সরকার ব্যাংকের প্রতিষ্ঠায় এগিয়ে আসে। এ এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব ঘটে। পরবর্তীতে তা সারা বিশ্বে সম্প্রসারিত হয়। আধুনিক যুগ ব্যাংক। মধ্যযুগের শেষ পর্যায়ে এসে ব্যাংক ব্যবস্থা বিকাশ লাভ করলেও আধুনিক যুগে অর্থাৎ অষ্টাদশ শতকের গোড়াতেই এ উন্নয়ন প্রবলতর হয়। শিল্প বিপ্লবের ফলে আধুনিকায়ন দ্রুত হওয়ায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসায়ে ব্যাপক উন্নতি লাভ করে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকতর হয়, ফলে পৃথিবীর ছোট বড় সকল দেশেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। বাণিজ্যিক ব্যাংক দেশের কেন্দ্রস্থল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। শাখা ব্যাংকিং ব্যবস্থায় দেশে বিদেশে শাখা প্রতিষ্ঠার প্রতিযোগিতা শুরু হয়। বিশেষায়িত বিভিন্ন ধরনের ব্যাংক প্রত্যেক সমাজে প্রতিষ্ঠা লাভ করে। আর এভাবেই আধুনিক ও বৃহদায়তন ব্যাংক ব্যবস্থা আজ বর্তমান রূপ পরিগ্রহ করেছে। উপরের আলোচনার আলোকে ব্যাংক ব্যবস্থার ক্রমোন্নয়নের সংক্ষিপ্ত ইতিহাসকে নিম্নের ছকের সাহায্যে তুলে ধরা যেতে পারে। এখানে একটা ছক আছে, আমি অ্যারো চিহ্ন দিয়ে যেহেতু স্টেজ আকারে এটা করা আছে, উপরের দিকে আছে তাই আমি নিচের দিক থেকে পড়তেছি। নিচে সর্বশেষ নিচের দিকে স্টেপ হলো মুদ্রার প্রচলন ও ব্যাংক ব্র্যাকেট অর্থ নিরাপত্তা বিধানের প্রয়োজন অনুভব ব্যাংক লজ। এরপরের আলোচনা দিয়ে দেখানো হচ্ছে উপরের দিকে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে আছে ঋণ ব্যবসায়ের প্রচলন ও ব্যাংক ব্র্যাকেট মহাজন বা অর্থ ও ঋণের ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব। এরপরের স্টেপ হলো সভ্যতার ক্রমবিকাশ ও ব্যাংক উপাসনালয় ব্যাংক শান্তি ব্যাংক ও ঋণ ব্যাংক প্রতিষ্ঠা। এরপরের স্টেপে আছে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক ব্র্যাকেট প্রাতিষ্ঠানিক ব্যাংক এবং শাখা বা প্রতিনিধি ব্যাংক ব্যবস্থার সূত্রপাত। এবং এর পরের স্টেপে আছে রাষ্ট্র ব্যবস্থা সংহতি ও ব্যাংক ব্র্যাকেট কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। এবং সবচেয়ে উপরের স্টেপে আলোচনা দিয়ে দেখানো হয়েছে এটি হলো আধুনিক যুগ ও ব্যাংক ব্র্যাকেট বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ও বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ব্যাংক ব্যবসায়ের ক্রমোন্নয়নের ইতিহাস মানব সভ্যতার বিকাশের ইতিহাসের ধারার মতোই বেশ দীর্ঘ ও পুরনো। একদিকে অর্থের নিরাপত্তা বিধান ও অন্যদিকে ঋণের প্রয়োজনীয়তার মধ্য দিয়ে মানব সমাজে যে ব্যাংক ব্যবস্থার প্রয়োজন অনুভূত হয়েছিল তা শত শত বছরের বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে। বর্তমান কালে ব্যাংক ব্যবস্থা দেশের অর্থনীতির পক্ষে এতটাই প্রসিদ্ধি লাভ করেছে যে একে অর্থনীতির জীবনী শক্তি লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি হিসেবে গণ্য করা হয়ে থাকে। পৃষ্ঠা 10 1.7 ব্যাংকের উন্নয়নে স্বর্ণকার ব্যবসায়ী গোষ্ঠী ও মহাজন শ্রেণীর ভূমিকা রোল অব গোল্ডস্মিথ মার্চেন্টস অ্যান্ড মানি লেন্ডার্স অথবা আধুনিক ব্যাংকের পূর্বসূরি ও তাদের ভূমিকা। 1157 সালে ব্যাংক অব ভেনিস এবং 1178 সালে ব্যাংক অব সান জর্জিও প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার প্রয়াস শুরু হলে ও কার্যত আধুনিক ব্যাংক ব্যবস্থা যাত্রা শুরু হয়েছে 17 শতকের শুরু থেকে। এই ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে দেশে দেশে যেই শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে আধুনিক ব্যাংকের পূর্বসূরি বলা হয়ে থাকে। প্যারা প্রফেসর ক্রোথার CROWTHER ক্রোথার আধুনিক ব্যাংকের পূর্বসূরি হিসেবে তিনটি সম্প্রদায়ের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন দ্য প্রেজেন্ট ডে ব্যাংকার হ্যাজ থ্রি অ্যানসেস্টার্স দ্য মার্চেন্ট দ্য মানি লেন্ডার অ্যান্ড দ্য গোল্ডস্মিথ। অর্থাৎ বর্তমান কালের ব্যাংকারদের পূর্বসূরি হলো তিনটি শ্রেণী ব্যবসায়ী গোষ্ঠী মহাজন শ্রেণী ও স্বর্ণকার সম্প্রদায়। এখানে একটি টিকা আছে টিকা 1 জিওফ্রে GEOWFREY জিওফ্রে গ্রোথ আর GROWTHER অ্যান আউটলাইন অফ মানি ইউনিভার্সাল ব্যাংক স্টল দিল্লি রিপ্রিন্ট 1995 পেজ 22 অ্যান আউট লাইন অফ মানি ইউনিভার্সাল বুক স্টল দিল্লি রিপ্রিন্ট 1995 পেজ 22। অর্থাৎ আধুনিক ব্যাংকের পূর্বসূরি হলো 1 ব্যবসায়ী গোষ্ঠী মার্চেন্ট 2 মহাজন শ্রেণী মানি লেন্ডার ও 3 স্বর্ণকার শ্রেণী স্বর্ণকার সম্প্রদায় গঠিত। নিম্ন গুরুত্ব বিবেচনায় এরূপ শ্রেণীর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো। 1 স্বর্ণকারদের ভূমিকা রোল অফ গোল্ডস্মিথ। ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ইতিহাসে স্বর্ণকার সম্প্রদায়ের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। প্রথমে অর্থের নিরাপদ সংরক্ষক হিসেবে অর্থ লেনদেনের সাথে ইউরোপ সম্প্রদায় যুক্ত হয়। এর পিছনে মূলত নিম্নে তিনটি কারণ ছিল উল্লেখযোগ্য। ক স্বর্ণকাররা বিশ্বাসী সৎ ও ন্যায়পরায়ণ বলে সমাজে পরিচিত ছিল। খ সচ্ছল শ্রেণী বলে তাদের সাধারণ পরিচিতি সমাজে গড়ে উঠেছিল। এবং গ সম্পদ সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা হিসেবে বড় লোহার সিন্ধুক তারা সংরক্ষণ করত। প্যারা উপরোক্ত কারণে সমাজে ধনাঢ্য ব্যক্তিবর্গ তাদের অর্থ স্বর্ণলাকার স্বর্ণকারদের নিকট জমা রাখত। এক পর্যায়ে জমাকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় উভয় পক্ষের মনে রাখার স্বার্থেই প্রমাণপত্র স্বরূপ কোনো কোনো স্বর্ণকার হাতে লেখা রসিদ স্লিপ প্রদানের নিয়ম চালু করে। এরূপ রসিদ এক পর্যায়ে এতটাই গ্রহণযোগ্য হয়ে ওঠে যে পাওনা বা লেনদেনে অন্যদের কর্তৃক প্রতীক তা গৃহীত হতে থাকে। অর্থ উত্তোলনের জন্য উত্তোলন রসিদ উইথড্রল স্লিপ প্রদানের নিয়মও এক সময়ে চালু করে। এই সকল সার্ভিস দেওয়ার বিপক্ষে এদের কেউ কেউ জমাকৃত অর্থের উপর সার্ভিস চার্জ আদায়ের নিয়মও চালু করে। প্যারা অর্থ জমা গ্রহণের আনুষ্ঠানিক নিয়ম রীতি গড়ে ওঠার সাথে সাথে স্বর্ণকার শ্রেণী কারো কারো মধ্যে ঋণ প্রদানের খেয়াল সৃষ্টি হয়। তারা দেখতে পায় সব সময়ই তাদের নিকট প্রচুর অর্থ জমা থাকে। তা দিয়ে আদি ব্যবসায়ের পাশাপাশি তারা ঋণ দেওয়ার ব্যবসায় শুরু করে। ঋণ সামর্থ্য বৃদ্ধির জন্য এক সময়ে তারা সুদে আমানত সংগ্রহে নজর দেয়, আর এভাবেই তারা ব্যাংক ব্যবসায় লিপ্ত হয়। তাদের এরূপ ভূমিকার মধ্য দিয়ে আধুনিক ব্যাংক ব্যবস্থায় নিম্নোক্ত ব্যবস্থার প্রচলন ঘটেছে বলে মনে করা হয়। 1. জমা রসিদ ডিপোজিট স্লিপ, 2. ব্যাংক নোট ব্যাংক নোট, 3. উত্তোলন রসিদ উইথড্রল স্লিপ, 4. চেক, 5. সার্ভিস চার্জ আদায় কালেকশন অফ সার্ভিস চার্জ, 6. ঋণ প্রদান গিভিং লোন, ও 7. আমানত সংগ্রহ কালেক্টিং ডিপোজিট। অবশ্য 1640 সালে রাজা প্রথম চার্জ কর্তৃক সরকারি টাকশাল ব্যবসায়ী ও মহাজন শ্রেণী জমা রাখা ব্যাপক পরিমাণ স্বর্ণ বাজেয়াপ্তকরণের একটা ঘটনা ব্যবসায়ী ও মহাজন শ্রেণীকে স্বর্ণকার শ্রেণীর সাথে যুক্ত করে। ফলে সম্মিলিত প্রচেষ্টা সরকারি কোষাগারের সুবিধা সম্বলিত আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে তারা উদ্বুদ্ধ হয়। এরই পরিণতিতে 1694 সালে তৎকালীন রানীর বিশেষ সনদ বলে যৌথ মূলধনী কারবার হিসেবে ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। এখানে ঠিক আছে, এক এমসি ভেস ভিএআই আসে মানি ব্যাংকিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, ইটস আপডেট এডিশন 1996 পেজ 251, যা 1846 সালে এসে জাতীয়করণ করা হয়। অর্থাৎ ব্রিটেনে ব্যাংক ব্যবস্থার প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বর্ণকার শ্রেণীর ভূমিকা ছিল অগ্রগণ্য। 2. ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, রোল অফ মার্চেন্ট। আধুনিক ব্যাংক ব্যবসায়ের গোড়াপত্তন ও এর উন্নয়নে ব্যবসায়ী বা বণিক শ্রেণীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় উপমহাদেশে ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ও উন্নয়নের যতটুকু ইতিহাস জানা যায়, তা হতে মহাজন শ্রেণীর সাথে মাড়োয়ারি শেঠ সহ বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর ভূমিকার প্রমাণ মিলে। ইউরোপে ব্যাংকে ব্যবসায়ের উন্নয়নে এ শ্রেণীর প্রত্যক্ষ ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি হিসেবে ভূমিকা রাখতে পারার পিছনে ব্যবসায়ী শ্রেণীর যে সকল ইতিবাচক দিকে কাজ করেছিল তা নিম্নরূপ। ক. ব্যবসায়ী শ্রেণী প্রতিটা সমাজে আর্থিকভাবে সচ্ছল ছিল। খ. সৎ হিসেবেও এদের ভাবমূর্তি সমাজে প্রচলিত ছিল। গ. সামাজিক সম্মান ও প্রতিপত্তিতেও তা এরা অগ্রগণ্য ছিল, এবং ঘ. জনগণ নির্দ্বিধায় তাদের অর্থ সম্পদ এদের কাছে জমা রাখত। প্যারা একাদশ ও দ্বাদশ শতকে এই ব্যবসায়ী গোষ্ঠীর অনেকে পণ্য ক্রয় বিক্রয়ের ব্যবসায় ছেড়ে দিয়ে ধার ও অর্থের ব্যবসায় শুরু করে। এক্ষেত্রে ইতালির ইহুদি ব্যবসায়ীদের ভূমিকা ব্যাংক ব্যবসায়ের ইতিহাসে সবচেয়ে প্রসিদ্ধি লাভ করেছে। এই সময়ে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রসার লাভ করে। ফলে এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ, মুদ্রা বিনিময়, ব্যবসায়ী অর্থসংস্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ইহুদি ব্যবসায়ীরা এক্ষেত্রে একচেটিয়া প্রতিপত্তি লাভ করে। প্যারা এসব ব্যবসায়ী লিখিত নির্দেশনামার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে অর্থ সংস্থান করতেন। লিখিত নির্দেশনামা গুলো বিদেশে অবস্থিত তাদের শাখা এজেন্ট বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে পাঠানো হতো। নির্দেশপত্রের গ্রাহকগণ সহজেই তাদের অর্থ সেখান থেকে সংগ্রহ করতেন। এরূপ নির্দেশপত্রের বর্তমান রূপ হলো 1. ব্যাংকের আজ্ঞাপত্র ব্যাংক ড্রাফট, 2. প্রত্যয়পত্র লেটার অফ ক্রেডিট, 3. ভ্রাম্যমান নোট সার্কুলার নোট, 4. ভ্রমণকারী চেক ট্রাভেলার্স চেক, 5. ভ্রমণকারী প্রত্যয়পত্র ট্রাভেলার্স লেটার অফ ক্রেডিট ইত্যাদি। অ্যাডাম স্মিথ এ সময়কার ব্যবসায়ীদের ভূমিকাকে ফিনান্স কোম্পানি এর সাথে তুলনা করেছেন। An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations, 1776, Book 4, Chapter 3, Part 1. বিনিময় ব্যাংক বর্তমান কালে যে সকল কাজ করে ব্যবসায়ী শ্রেণীর সেই সময়কার ভূমিকা এর সাথে অতুলনীয়। এই ব্যবসায়ী গোষ্ঠীর প্রত্যক্ষ সহায়তায় ইতালিতে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ব্যাংক অব ভেনিস 1157 সালে প্রতিষ্ঠিত হয়। 1400 খ্রিস্টাব্দে ইতালিতে গৃহযুদ্ধ শুরু হলে এই ইহুদি ব্যবসায়ী গোষ্ঠী ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এই অর্থের ব্যবসায়কে আরও গঠনমূলক ও কার্যকর করার জন্যই তারা ইউরোপের দেশে দেশে ব্যাংক ব্যবসায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্যারা 3 মহাজন শ্রেণীর ভূমিকা, রোল অফ মানি লেন্ডার, অর্থের প্রচলনের পরপরই যে ঋণের প্রচলন ঘটেছে তা এই দুয়ের মধ্যকার সম্পর্ক থেকে বোঝা যায়। সভ্যতা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সর্বত্রই কম বেশি ঋণের ব্যবসায়ের প্রচলন ছিল। কম টাকা দিয়ে বেশি টাকা আদায় বা কম মাল দিয়ে পরবর্তী সময়ে বেশি মাল নেওয়া নেওয়া এভাবে মহাজনী ব্যবসায় এক সময় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। চড়া হারে সুদ এবং চক্রবৃদ্ধি হারে সুদের প্রচলন শুরু হয়। খ্রিস্ট ধর্মে ও ইসলাম ধর্মে সুদকে নিষিদ্ধ করা হয়েছে। এই থেকেই সে সকল সমাজে সুদী মহাজনদের অস্তিত্ব ছিল বলে সহজে অনুমান করা যায়। প্যারা, এই মহাজন শ্রেণী পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রসিদ্ধি লাভ করেছিল। ইউরোপে এরা স্থান ভেদে বেঙ্কুশি, মেডিসি, পেরুজি, সাইলক ইত্যাদি নামে এবং ভারতীয় উপমহাদেশে মাড়োয়ারি, পোদ্দার, শেঠ ইত্যাদি নামে পরিচিতি লাভ করে। মহাজন শ্রেণীর নিম্নোক্ত ভূমিকা আধুনিক ব্যাংক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। ক, ঋণকে ব্যবসায়িক সহায়তাতে পরিণত করেন। খ, জামানতি বা বন্ধকি ঋণের প্রচলন। গ, হুন্ডি বা ব্যাংক ড্রাফট ও প্রত্যয়পত্রের প্রচলন। ঘ, কম সুদে জনগণ থেকে ঋণ গ্রহণ ইত্যাদি। প্যারা, ব্যাংক ব্যবসায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ কালে এই মহাজন শ্রেণীর একাংশ মুখ্য ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে। বিশেষভাবে এ উপমহাদেশে 1700 খ্রিস্টাব্দে প্রথম বাণিজ্যিক ব্যাংক হিসেবে কলকাতায় যে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয় তার পিছনে মহাজন শ্রেণীর অবদান ছিল মুখ্য। তাদের এই অবস্থানের কথা স্মরণ করেই ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে প্রফেসর ক্যান ক্রস, CAIRNCROSS, ক্যান ক্রস একজন ব্যাংকারকে ধার ও ঋণের ব্যবসায় ডিলার ইন লোনস অ্যান্ড ডেটস নামে আখ্যায়িত করেছেন। প্যারা।